শিরকি বিদাতি আকীদা থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে মুক্ত রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন, চরিত্র গঠনে তৌফিক দান করেন, আল্লাহর সাথে সম্পর্ককে মজবুত করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।